সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। তবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফিহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মান, সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার। তাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ফিহিন্না খায়রাতুন হিসান, সেই উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাহারা হুর তাঁবুতে সুরক্ষিতা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদ্রিন ওয়া আবকারিন হিসান, উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব।